আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আযওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد। চাঁদপুর শহরে অবস্থিত চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে যে দাওয়াতি প্রোগ্রাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমাদেরকে একত্রিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ আমাদের সম্মানিত ভাই চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কি কি কাজ করা হয়, এটার লক্ষ্য উদ্দেশ্য কি, সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো বর্ণনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত যতগুলো কাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠাগারকে সামনে রেখে যতগুলো খেদমত, যতগুলো দাওয়াতি কাজ আল্লাপাক করার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ সুবহান তাআলার নিকট দোয়া করি আল্লাপাক যেন সব কাজগুলোকে, সব খেদমতগুলোকে আল্লাপাক কবুল ও মঞ্জুর করে নেন এবং ভবিষ্যতে যে সকল কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আসলে এই চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরি এটি প্রতিষ্ঠার পিছনে মূল যে মাকসাদ, মূল যে উদ্দেশ্য, সেটা হলো দাওয়া ইলাল্লাহ, এই অঞ্চলের মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। তো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এত গুরুত্ব কেন, বা এই কাজটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকারটা কি, এর এই বিষয়টা উপলব্ধি করতে পারলেই তখনই আমরা এই চাঁদপুর ইসলামী পাঠাগার অ্যান্ড লাইব্রেরির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব। এই অঞ্চল আমাদের পুরো বাংলাদেশ, আমরা ছোট মানুষ, আমরা সারা পৃথিবী নিয়ে চিন্তা করার মতো দায়িত্ব যোগ্যতা আমাদের নেই, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা চিন্তা করব আমাদের এই বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোন যেখানে আছেন তাদেরকে নিয়েই ধরেন আমাদের দাওয়া, আমাদের কার্যক্রম। আলহামদুলিল্লাহ প্রত্যেক ভাষায়, প্রত্যেক অঞ্চলে আল্লাহ পাক অসংখ্য দায়ী তৈরি করে দিয়েছেন, তারা দাওয়ার কাজ করতেছেন। তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এই বাংলাদেশে পাঠিয়েছেন, যেহেতু এই দেশে আমাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছেন এই দেশের জন্যই, তাহলে আমাদের উপরে দায়িত্ব কর্তব্য আমাদের এই অঞ্চলের, এই দেশের বাংলাভাষী মুসলিম ভাই বোনদেরকে সঠিক পথের দিশা দেওয়া, সঠিক পথের রাস্তা দেখানো, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। এখন কথা হইল যে আমরা এই অঞ্চলের মানুষদেরকে, এই অঞ্চলের ভাই বোনদেরকে কেন দাওয়াত দেওয়ার এত বেশি প্রয়োজন। মূল কারণ হলো আসলে আমাদের এই দেশের এবং এই সমাজের ভাই বোনেরা জাহালত বিস্তার করতে করতে এবং বিভিন্ন কারণে আমাদের ভিতরে এমন অসংখ্য শিরিক বেদাত, এই শিরিক এবং বেদাতের স্তূপ জমা হইতে হইতে হইতে হইতে এত বড় হয়েছে যে এখন পাহাড়ের মতো, পর্বতের মতো হয়ে গিয়েছে, এত বড় হয়েছে যে শিরকের স্তূপ এবং বেদাতের স্তূপের দিকে তাকাইতে গেলে মাথার টুপি খুলে পড়ে যায়। মাথা টুপে কোলে পড়ে যায় কথাটা বুঝতে পারছেন তো? মানে যত বেশি উঁচু ওইভাবে তাকাইতে গেলে টুপি পিছনের দিকে পড়ে যাবে, যত উঁচু পাহাড়। তো আমাদের দেশে শিরক এবং বেদাতের পাহাড়গুলো এত উঁচু, এটার দিকে উপরের দিকে তাকাইতে গেলে আপনার পিছনে মাথার টুপি খুলে পড়ে যাবে, এরকম বিশাল বিশাল স্তূপ হয়েছে। তো এই বিষয়টা তো আমরা উপলব্ধি করতে পারছি নাকি? তো এখন প্রশ্ন হইল, এই দেশে এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত দাওয়াত, ইমানের মেহনত চলতেছে, আমলের মেহনত চলতেছে, এত কিছু চলার পরে শেরেক বেদাতের স্তূপ, এত পাহাড় পরিমাণ বিশাল কেমনে হইল? এটা তো একটাও থাকার কথা না বাংলাদেশে, কি বলেন? বাংলাদেশের যেই পরিমাণ আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা আছে, এক মাদ্রাসা যদি 1000 মানুষ যদি শেরেক মুক্ত করে, বেদাত মুক্ত করে, তাহলে তো পুরো বাংলাদেশ বেদাত মুক্ত, শেরেক মুক্ত হওয়ার কথা। একটা মাদ্রাসা, একটা এলাকা, একটা গ্রামও শেরেকওয়ালা, বেদাতওয়ালা গ্রাম থাকার কথা না। তারপরে আপনার যেই পরিমাণ মানুষ ইমানের মেহনত করে, আমলের মেহনত করে, মেহনতি ভাই বোনের কিন্তু অভাব নাই বাংলাদেশে, যে পরিমাণ মেহনতি ভাই বোন আছেন, এই মেহনতি ভাই বোনদের মেহনতে তো শেরেক বেদাত উচ্ছেদ হয়ে যাওয়ার কথা। তারপরে যে পরিমাণ আমাদের পীর সাহেবদের পাওয়ার, এক একজনের পাওয়ার জমিনেও চলে, সাগরের নিচেও চলে, আসমানের উপরেও চলে, চলে না? প্রত্যেক পীরের একটা কারামত আছে। দেখবেন যে অধিকাংশ পীর সাহেব আমাদের দেশের নদীর কিনারায়, সাগরের কিনারায়, এরকম না? তো সব পীর সাহেবদের একটা বড় কারামত আছে, এটা সবাই আছে, সেটা হলো নদী বাইংতে বাইংতে ওনার মাদ্রাসার দিকে, বাড়ির দিকে চলে আসতেছিল। তো উনি খিজির আলাইসাল্লামের কাছে একটা চিঠি পাঠাইছে, এই চিঠিটা যখনই খিজির আলাইসাল্লাম পাইছে নদীর মধ্যে, সাথে সাথে একেবারে নদী ভরাট করে দিয়ে অনেক দূরে চলে গেছে। হুজুরের কত পাওয়ার দেখছেন, খিজির আলাইসাল্লামের কাছে এক সিটিতে মোটামুটি কয়েক মাইল চলে গেছে খিজির আলাইসাল্লাম। খিজির সাগরের নিচেও তাদের সিটি কাজ হয়। আবার আমাদের দেশের অনেক পীর সাহেবান আছেন যারা আসমানে যায় মিটিং করে, মিটিং জমিনে হয় না, আল্লাহর সাথে মিটিং করে কোথায়, নাউজুবিল্লাহ, আসমানে যায় মিটিং হয়। আবার অনেকে দেখেন এক মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে আফ্রিকা জঙ্গলে চলে যায়, তাহাজ্জুদের সময় আমাদের দেশের পীর সাহেবেরা উঠে আফ্রিকা জঙ্গলে যায়, আবার মিটিং করে বাংলাদেশেও চলে আসে। অনেকের সৌদি আরব গেছে, পাসপোর্ট হারাই গেছে, পাসপোর্ট আর খুঁজে পায় না, বাংলাদেশে আসবো কেমনে, হে কান্দাকাটি করে। পীর সাহেবদের কইছে তুই চোখ বন্ধ করে এদিকে হাঁট, এ হাঁটা শুরু করছে, দেখে যে বাংলাদেশে আসি পৌঁছে গেছে। কি পাওয়ার দেখছেন! তাহলে এসব পাওয়ারওয়ালা আমাদের পীর সাহেব অসংখ্য, একজন দুইজন না, তাদের পাওয়ারেই তো শেরেক বেদাত চলে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় যে শেরেক বেদাত তো যায় না, আরও শেরেক বেদাতের চাষ হয়, শেরেক বেদাত প্রতিদিন নতুন নতুন উৎপন্ন হয়, প্রোডাক্ট হয়, এক একটা নতুন নতুন আসে, এভাবে জমা হইতে হইতে হইতে হইতে বিশাল স্তূপ জমে গেছে। শিরকেরও বিশাল পাহাড় পরিমাণ স্তূপ, বেদাতেরও স্তূপ। এবং এগুলো এমনভাবে জমছে, এগুলো আমাদের নিজেদের মধ্যে জমছে, পরিবারে জমছে, সমাজে জমছে, রাষ্ট্রে জমছে, সব জায়গায়। শিরক আর শিরক, বেদাত আর বেদাত, ইমানের মধ্যে শেরেক জমে গেছে, আমলের মধ্যে বেদাত জমে গেছে। এটাকে অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশে শেরেক বেদাত নাই। এটা যেই মতের, যেই দলের, যেই পথের, যেই তরিকার আলেম হন না কেন, তিনি স্বীকার করতে বাধ্য যে এই দেশে শত শত অসংখ্য শিরক আছে এবং বেদাত আছে। এটা যিনি শেরেক বেদাতের মদতদাতা, যিনি শেরেক বেদাত দিয়ে ব্যবসা পরিচালনা করেন, তিনিও স্বীকার করবেন যে এই দেশে অসংখ্য শেরেক আছে, বেদাত আছে। তাহলে এই শেরেক বেদাত কেন জমল? এত আলেম থাকতে, এত মাদ্রাসা থাকতে, এত আপনার মেহনতের ভাই বোন থাকতে কেন জমল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে যে যুগটা আমরা সেই যুগটাকে কি বলি? জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়া। আচ্ছা, সেই যুগ কি সব জাহেল ছিল? সেই যুগে কি আলেম ছিল না? কি বলেন? ছিল মানে কি? বড় বড় আলেম ছিল সেই যুগে। সেই যুগে এমন শিক্ষিত মানুষ ছিল, এমন বড় বড় সাহিত্যিক ছিল, তারা যে কবিতা লিখছে আজ পর্যন্ত পৃথিবীতে, তাদের আরবি কবিতার মতো কবিতা কেউ লিখতে পারেনি। সেই যুগে কত বড় বড় শিক্ষিত লোকেরা ছিল, কিন্তু যুগটার নাম হয়েছে কি? জাহেলি। তাহলে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম যারা ছিল, এরা সবাই জাহেলের অন্তর্ভুক্ত। কি বলেন? জাহেলি যুগ মানে সেই যুগে কোনো আলেম নাই, আলেম থাকলেও সেগুলো জাহেল, উপযুক্ত। এই জন্য অনেক সময় এলেম আছে বস্তা বস্তায়, কিন্তু জাহেল। এটা বুঝতে পারছেন? মানে এলেম আছে, অনেক এলেম, কিন্তু তার এলেম দিয়ে সমাজ থেকে সেরেকও দূর হয় না, বেদাত দূর হয় না। তাহলে এই এলেমটা, এটা এলেম না, এটা জাহালত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, ওই এলেম থেকে আপনার কাছে পানা চাই যেই এলেম কোনো উপকার দেয় না, যেই এলেম দিয়ে কোনো উপকারিতা পাওয়া যায় না। এই এলেম দরকার নেই, এই এলেম থাকাছে না থাকা ভালো। ওই এলেম আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়াহ, উপকারী এলেম, বেশি এলেম না। এলেমটা হইতে হবে কি? উপকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা জিনিস মৃত্যুর পরেও সদাকায় জারিয়া, মৃত্যুর পরেও এগুলো অব্যাহত থাকে। তন্মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি এমন এলেম রেখে যায় যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, উপকারী এলেম, তাহলে জাহেলি যুগে এলেম ছিল, এলমের অভাব ছিল না, কিন্তু এলেমটা উপকারী ছিল না। যদি উপকারী হতো তাহলে সমাজে এত সেরেক কেমনে বিস্তার লাভ করছে? বাইতুল্লাহর মধ্যে কেমনে পর্যায়ক্রমে 360টা মূর্তি আসছে, শেরকের কারখানা হয়েছে। তাহলে ওই সময় আলেম যারা ছিল, ওই সময় এলেমওয়ালা যারা ছিল, এরা সবগুলা প্রকারান্তরে জাহেল। এই জন্য যুগে যুগে এই 1400 বছরের ইতিহাসে দেখা গেছে, এবং 1400 বছরের ইতিহাস না, পূর্বেকার উম্মার ইতিহাসেও, যখনই দিনের দায়রা একটু ঢিল দিতেন, শেরেক বেদাতের প্রতি একটু উদাসীন ভাব পোষণ করতেন, তখনই শেরেক বেদাত মাথা ছাড়া দিয়ে উঠত। এটা এমন বিষয়, দেখবেন জমিনে আগাছা থাকে, আগাছার প্রতি যদি আপনি একটু নজর না দেন, এ আপনার অজান্তেই এমনভাবে উঠে যাব, একবারে ধানগুলো, গমগুলো, পাটগুলো শেষ করে দিব। একটু খেয়াল করে দেখবেন জমিনের দিকে, আপনি আগাছা বাঁচান নাই, বলতে থাক এগুলো আগাছা, এগুলোকে দাম আছে নাকি, এগুলো উঠতে থাকুক। এ একটু সুযোগ দিবেন, আপনি আগাছা পরিষ্কারও করবেন না, আগাছাতে কোনো সার ওষুধও দিবেন না, এগুলো ধ্বংসর জন্য, আপনি আগা যে উঠতে থাকে এর কাছে করুক। অল্প সময়ের মধ্যে দেখবেন আপনি এক মাস খালি ঢিল দিয়েন যে আগাছা পরিষ্কার করার দরকার নেই, দেখবেন যে এক মাস পরে যায় দেখিয়েন যে জমিনে ধান পড়ে রয়েছে নিচে, আগাছা উঠে গেছে উপরে, উঠে আপনার ধান মারি ফেলতেছে, এত পাওয়ারফুল এগুলা আগাছাগুলা। শেরেক বেদাতটা হলো আগাছা, এগুলো চুপ করে থাকে, এগুলো একটু সুযোগ খুঁজে, যখনই দেখে যে সমাজের ওলামায়ে কেরাম একটু ঢিল দিছে, মানে এগুলোর প্রতি কোনো খবর নাই, বাস হে মাথা ছাড়া দিয়ে উঠে গেছে। এজন্য এই দেশে আলহামদুলিল্লাহ এত লক্ষ লক্ষ আলেম ওলামা মাদ্রাসা থাকার পরেও শেরেক বেদাত উচ্ছেদ হয় নাই, বরং শেরেক বেদাত আরো আসছে। কেন বাড়লো? এটার কারণ খুঁজলে অনেকগুলো কারণ আমরা খুঁজে পাব। এক নম্বর কারণ, এই দেশে যারা ধর্মের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে বিশাল সংখ্যক ধর্মকে নিজেদের পুঁজি হিসাবে, ব্যবসা হিসাবে, মাধ্যম হিসাবে গ্রহণ করেছে। এই জন্য তাদের মূল লক্ষ্য সমাজ থেকে শেরেক বেদাত উৎখাত করা নয়, সমাজে তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা নয়, তাদের মূল মাকসাদ ধর্মকে ব্যবহার করে নিজেদের সম্পদের পাহাড় গড়া। এটা আমি আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রা, সাহাবাই কেরামের জীবন, আর আমাদের বর্তমানে ধর্মীয় ব্যক্তিত্বদের জীবন, দুইটার আপনি তফাত করে দেখেন, সহজেই দেখা যাবে যে সালাফদের, সাহাবাই কেরামদের, তাবেঈনদের, তাবে তাবেঈনদের, যুগে যুগে আইম্মাদের, তাদের জীবন, তাদের জীবনের মূল টার্গেট ছিল সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নাহ প্রতিষ্ঠা করা, তাওহীদের প্রচার প্রসার, সুন্নাহ প্রচার প্রসার, শিরক বেদাত জমিন থেকে নির্মূল হওয়া। এজন্য তারা সম্পদের পাহাড় গড়ার দিকে নজর দেন নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের একসময়ের দায়রা যখন সম্পদের পাহাড় গড়ার দিকে নজর না দিয়ে তারা তাওহীদ সুন্নতের দিকে দাওয়াত দিয়েছেন, তখন আমাদের শিরক বেদাত মাথা ছাড়া দিতে পারে নাই। যখনই সমাজের বিশাল অংশ ধর্মীয় ব্যক্তিত্ব সম্পদের পাহাড় গড়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, শিরক বেদাত মহা সুযোগ পাইছে। এজন্য আমাদের দেশে যত ধর্মীয় বড় বড় দরবার আছে, প্রত্যেক দরবারে খবর লই দেখেন সম্পদ নিয়ে মামলা আছে, আছে নি, এগুলো সাধারণ মানুষও জানে, বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে, সম্পদ নিয়ে। বিষয়টা ঢাকা শহরে এক একজনের বাড়ি আছে 10টা 20টা, এই বাড়িগুলো নিয়ে মামলা, সম্পদ নিয়ে মামলা, তারপরে বাইয়ে বাইয়ে মারামারি। একদিন আমার ওস্তাদ সহ ছাত্র জীবনে এক মাহাবেলে গেছি, আমাদের, আমি যে মাদ্রাসায় পড়ছি মাদ্রাসার প্রিন্সিপাল সহ এক দরবারের মাহাবেলে গেছি, তো দরবারের মাহাবেলে যখন ঢুকতেছি দরবারের দিকে, তখন ওই দরবারের পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের ছেলে 7-8 জন, 7-8 জনে ছুরি লই একটার একটা দৌড়াইতেছে মাহাবেলের দিন, মানে টাকা বাগাবাগি নিয়ে তাদের ভিতরে মারামারি, এমনকি রক্তারক্তি মারামারি, সম্পদ বাগাবাগি নিয়ে। পরে কিসের বক্তা, কিসের মাহবিল, আমি আর আমার ওস্তাদ কোনোরকম যান বাসায় পালাই এসছি। তাহলে এরকম এক দরবার না, অসংখ্য দরবারের চিত্র দেখবেন, এই এটা বাস্তব চিত্র। যত বড় বড় দরবার আছে প্রত্যেক দরবারের আপনি খবর লেবেন কার থেকে জানেন, ওই দরবারের এক পীর সাহেবের ধরেন 3 সংসার আছে, তো এক সংসারে ওই সম্পদ সব দখল করে নেতৃত্ব দিতেছে, আরেক সংসারে ছেলেরা আছে না, হেদের কাছে যাইবেন, যাই জিজ্ঞেস করবেন, ভাই যে অমুক দরবারের বিশ্বের 1 নম্বর হক তরিকা, ওনাদের একটু অবস্থাটা বলেন তো, পারিবারিক অবস্থাটা কি অবস্থা, আপনাদের জায়গা জমিন সব পাইছেন, তারপরে সব মামলা নম্বর, খতিয়ান নম্বর সব পাইবেন। এক দরবারের দুলাভাই, মানে এক দরবারের ভগ্নিপতি আমাদের ওস্তাদ। আচ্ছা, তো ওস্তাদ ক্লাসে গেলে আমরা জিজ্ঞাসা করতাম যে ওস্তাদ আমাদেরকে একটু, এটা তো বিশ্বের একটা বড় হক তরিকার দরবার, এই দরবার সম্পর্কে একটু বলেন। কয় আমার শ্বশুর মারা গেছে, এই খবর পাওয়ার সাথে সাথে আমরা তো কি দাফন কর্ম এটা নিয়ে ব্যস্ত, আর এই মানে বর্তমান যিনি গদ্দিনী সিং পীর সাহেব, উনি আর ওনার ওয়াইফ আলমারি ভাঙ্গা লইয়ার টাকা পয়সা লই মহাব্যস্ত হয়ে গেছে, আলমারি সব ভাঙ্গি, যা স্বর্ণ টাকা পয়সা যা ছিল সব হেয়ার হের বই নিয়ে গেছে, তারপরে বোনদের কোনো জায়গা জমিন সম্পদ দেয় নাই, সব সে কক্ষিগত করছে, এটা নিয়ে বোনেরা মামলা করছে, সব বোনেরা মামলা করছে। এগুলো হলো বাংলাদেশের বড় বড় দরবার, যাদের লক্ষ লক্ষ মুরিদ, এসব দরবারের চিত্র। তাহলে আমার মূল পয়েন্ট হলো যে শিরক বেদাত উৎখাত না হয়, শিরক বেদাত গজায় লোক এমনি, পাহাড়ে লোক এমনি, কারণ এই দেশে যে পীরেরা আছেন, ওলামারা আছেন, দরবার আছে, তো শিরক বেদাত একেবারে নির্মূল হয়ে যাওয়ার কথা, নির্মূল না হওয়ার 1 নম্বর কারণ ধর্মীয় ব্যক্তিত্বরা যেই দিকে মনোনিবেশ করার দরকার ছিল, শিরক বেদাত উৎখাত করে তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা, সেই দিকে দৃষ্টি না দিয়ে সম্পদের পাহাড় গড়ার দিকে ব্যস্ত হয়ে গেছে। এক সময় কিন্তু ধরেন এখন যে দরবারগুলো আছে, এদের মুরব্বীরা যখন ছিলেন, তারা কিন্তু সম্পদের দিকে তাকান নাই, তারা এখলাসের সাথে দেশে বিদেশে গিয়ে তারা যতটুকু দিন বুঝছেন সেই অনুযায়ী মানুষকে তাওহীদের দিকে সুন্নতের দিকে ডাকছে, মানুষকে শেরেক মুক্ত করার চেষ্টা করছেন, বেদাত মুক্ত করার চেষ্টা করছেন। তখন কিন্তু এই দেশে এইভাবে শেরেক বেদাত এত মাথা ছাড়া দেয় নাই, তাদের মধ্যে এখলাস ছিল, তাদের অনেকে তখন বাড়িঘরও ছিল না, অনেক কষ্ট করে দিন যাপন করতেন। কিন্তু পরবর্তী প্রজন্ম এক সময় সব ধর্মীয় দরবারের সাইনবোর্ড ব্যবহার করে, মুরব্বীদের নামগুলো ব্যবহার করে তারা নিজেরা সম্পদের পাহাড় গড়ায় ব্যস্ত হয়ে গেছে। এই জন্য দেখবেন এক একজনের ঢাকা শহরে বনানীতে গুলশানে অমুক জায়গায় বিশাল বিশাল বাড়ি ঘর দরবার, মানে সম্পদ নিয়ে মহাব্যস্ত। এটা একটা কারণ বাংলাদেশে শেরেক বেদাত মাথা ছাড়া দিয়ে উঠার। দুই নম্বর কারণ যেটা, সেটা হলো শিরিক এবং বেদাত যেগুলো সমাজে গড়ে উঠছে এগুলো দুই শ্রেণীর লোকেরা করে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক শ্রেণীর লোক হইল খুব প্রভাবশালী, আরেক শ্রেণীর লোক হইল নিরীহ। এই শেরেক বেদাতগুলো দুই শ্রেণীর মধ্যেই আছে, প্রভাবশালী লোকের মধ্যেও আছে, নিরীহ লোকের মধ্যেও আছে। আমাদের যে মাদ্রাসাগুলো এই দেশে, এই মাদ্রাসাগুলো চলে কার টাকা দিয়ে? প্রভাবশালী ধনী মানুষের টাকা দিয়ে চলে। দেখা গেল শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে অবস্থান নিতে হইলে, কথা বলতে গেলে এই প্রভাবশালী লোকদের গায়ে লাগে, তাদের বিরুদ্ধে যায়। তাদের বিরুদ্ধে গেলে অনেক ধরনের সমস্যা আছে। এক ধরনের সমস্যা, আপনি হয়রানির শিকার হবেন, কারণ তাদের বিভিন্ন দিকে ক্ষমতা আছে, প্রভাব আছে তাদের। আপনি যখন তাদের চিন্তা চেতনার বিপরীতে কথা বলবেন আপনি বিভিন্নভাবে হয়রানির শিকার হবেন। দুই নম্বরে আপনি মাদ্রাসা চালাবেন, মাদ্রাসার সহযোগিতা বন্ধ হয়ে যাবে, আপনি কোনো টাকা পয়সা পাবেন না, এদের থেকে কোনো সাপোর্টও পাবেন না, টাকা পয়সাও পাবেন না। তিন নম্বরে আপনি এদের থেকে যে বিশাল অঙ্কের হাদিয়া পাইতেন ওই হাদিয়া বন্ধ হয়ে যাবে, তাহলে সমাজে আপনার জন্য চলা অনেক কঠিন হয়ে যাবে। তখন এই কাঠিন্যতাকে অনেকে দূর করার জন্য মনে করছে তার হালে সে শেরেক করুক, আমার হালে আমি থাকি, কেন তার বিরুদ্ধে আমার অবস্থান নেওয়ার, এইসব লোকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আমার দরকার নাই। তাদের সাথে একটা আপোষ সফা হয়ে গেছে, অবশিত দলিল আপোষ নামা দলিল হয়ে গেছে। তারা তাদের শেরেক করুক, তারা তাদের বেদাত করুক, আমি চুপচাপ থাকি, আমি এসব বেজালে ঝামেলার মধ্যে যাওয়া দরকার নেই, কারণ ঝামেলার মধ্যে গেলে আমার অসংখ্য ঝামেলা পোয়াইতে হবে, পুরো জিন্দগিটা আমার এই ঝামেলা যাইব। যেমন গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরাম পাই নাই, জেলখানায় যাই কষ্ট করতে হয়েছে, অসংখ্য নির্যাতনের শিকার হইতে হয়েছে। যেমন হইতে হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যেমন হইতে হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যেমন হইতে হয়েছে যুগে যুগে যত সালাফে সালেহিনেরা ছিলেন সবাইই কম বেশি এই ঝামেলার শিকার হইতে হয়েছে। বাস আপনি যখন এগুলো শেরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবেন, চুপচাপ থাকবেন, এসব ঝামেলা নাই, বরং উল্টা আপনি অঘোষিতভাবে আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে সাজাইতে পারবেন। শেরিক বেদাতের ব্যাপারে চুপ থাকবেন, আপনার কোনো শত্রু নাই, বরং সবাই আপনারা আল্লাহর ওলি মনে করবে এবং আল্লাহর ওলি হিসাবে আপনি সমাজে কদর পাইবেন, সম্মান পাইবেন। তো খামাখা আপনি এই সম্মানটা ছাড়বেন কেন? এই প্রভাবশালী মানুষের সাথে আপোষ রফায় আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা লিপ্ত হয়েছেন। আরেকটা নিরীহ শ্রেণী যেটা আছে সমাজের, নিরীহ শ্রেণীগুলোকে তখন পুঁজি হিসাবে ধর্মীয় ব্যক্তিত্বরা ব্যবহার করে, যে এরা যেসব শেরেক বেদাত করে, এরা যত ধর্মান্ধ থাকবে, ধর্ম সম্পর্কে এদের কোনো জ্ঞান থাকবে না, এত এদেরকে গোলাম বানানো, এদেরকে দাস বানানো সহজ। কিন্তু এদেরকে যদি শেরেক বেদাত মুক্ত করা হয় তাহলে এদেরকে আমার গোলাম বানানো, আমার কথা শোনানো কঠিন হয়ে যাবে, কারণ মানুষ কখনো মানুষের গোলামি করে না, কিন্তু তখনই করে যখন আপনি তাদের আক্কেল দাঁত ভাঙিয়ে দিতে পারবেন। সাপ কখনো পোষ মানে না, সাপের পোষ মানানোর আগে সাপের বিষ দাঁত ভেঙে দিতে হয়, আর মানুষেরকে আপনি পোষ মানাইতে হইলে আক্কেল দাঁত ভাঙিয়ে দিতে হয়। আক্কেল দাঁত ভেঙে যাওয়ার পরে এখন আমি বলবো যে যে ভাই দেখেন আজকে কি সুন্দর রোদ পড়তেছে, চারিদিকে কি রোদ, ও এখন তো সকাল 8টা বেজে গেছে, এখন আপনারা দেখতেছেন কি রে চারিদিকে অন্ধকার রাত, কোনখান দিয়ে হুজুরের সূর্য দেখলো, কোনখান দিয়ে সকাল 8টা বাজলো, কি বলেন এটা আসবে না? কারণ আপনার আক্কেল দাঁত আছে, কিন্তু যখন আক্কেল দাঁত ভেঙে দিব বলবেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আমরা সবাই দেখতেছি রাত, দেখো আমাদের হুজুরের কত বড় কারামত, হুজুর দেখতেছে দিন, হুজুর দেখতেছে সকাল 8টা বাজছে, কারণ কি আক্কেল দাঁত ভেঙে দেওয়া হয়েছে। তাহলে নিরীহ মানুষগুলোর, গরিব মানুষগুলোর আক্কেল দাঁত ভেঙে এদেরকে গোলাম বানানো সহজ হয়েছে, এজন্য এদের থেকে শেরেক বেদাত দূর হয়নি, কারণ এদের থেকে শেরেক বেদাত দূরের প্রকার না। আমরা ছোটবেলায় দেখছি, আমার নিজের দেখা, দশে মুহররম আশুরা আসলে আপনার প্রত্যেক বাড়িতে দুইটা করে মুরগি জবাই করতো, ছোট মুরগি না বড় বড় মুরগি, মানে সারা বছর এগুলা পাইলতো যে আশুরা আসলে খাইব, এই জন্য আপনারা দেখছেন কিনা জানি না, দুইটা মুরগি, একটা মুরগি হবে না, মুরগি বড় বড় দুইটা। এই যখন দশে মুহররমের দিন আসবে এই মুরগিগুলা আপনি জবাই করতে পারবেন না, এগুলো জবাই করবে কে? কথা কয় না, আপনাদের এলাকায় দেখেন নাই মনে হয় নাকি? হ্যাঁ, এগুলো জবাই করতে হবে ইমাম সাহেব, সবাই জবাই করতে পারবেন। ইমাম সাহেব ধরেন দুপুরে জোহরের পরে বের হইতো, বের হয়ে প্রত্যেক বাড়িতে পুরো সমাজের দুইটা করে মুরগি জবাই করে আসতো, ইমাম সাহেব ছাড়া এগুলো অন্য কেউ জবাই করলে হবে না। আচ্ছা, জবাই করা শেষ, আসরের পরে ইমাম সাহেব দুজন ছাত্র নিয়ে প্রত্যেক বাড়িতে যাবে, ইমাম সাহেবের ছাত্র, ছাত্র পাঠাইব, প্রত্যেকে ওই মুরগি থেকে মুরগির পা মাথা কলিজা এরকম কিছু অংশ ইমাম সাহেবকে দিয়ে দিতে, এগুলো সবগুলো সব বাড়ি থেকে নিয়ে ধরেন ইমাম সাহেবের এক মাসের খাওয়ার ব্যবস্থা হয়েছে। আচ্ছা, এটা তো দিনের ইনকাম, ধরেন বিকালবেলা হয়েছে, মাগরিবের পরে হুজুরের মসজিদে চলব যে কারবালার বয়ান, কারবালার যত মিথ্যা কথা আছে, মিথ্যা ঘটনা আছে, যত ফুতির ঘটনা আছে, মিথ্যা কথা যত, ওই যে বিষাদ সিন্ধুর ঘটনা আছে, এগুলা বলবো কান্দি কান্দি আর মানুষের চোখের বানি ফেলাইবো, আর এখানে মসজিদে বিশাল ইনকাম, সেদিন কিন্তু মিলাদ ধরেন 40-50টা এক রাতে, কারণ হুজুরে এমন বয়ান করে দিছে যে অন্য সময় মিলাদ পড়াইলে যা ফজিলত, আজকে পড়াইলে তার 50 গুণ বেশি ফজিলত, বাস মসজিদে বিশাল মিলাদ। আচ্ছা, এই যে এইগুলো আসছে ম্যাক্সিমাম সমাজের মানুষগুলোর থেকে, আর আপনি যদি সেখানে বেদাতের বিরুদ্ধে বয়ান দেন, শিরকের বিরুদ্ধে কথা বলেন, এগুলো আসব সব বন্ধ, কিসের এগুলো আসা, আপনার ইমামতি তো থাকবে না, তাহলে এত ঝামেলা জড়ানোর দরকারটা কি? প্রভাবশালী শ্রেণীর সমাজ ঝামেলার দিকেও যাওয়া দরকার নাই, নিরীহ মানুষের ঝামেলার দিকে যাওয়ারও দরকার নাই, দুটা মিলে মোটামুটি সমাজের সাথে একটা আপোষ রফা। তিন নম্বর হলো আসলে মানে গতানুগতিক ধারায় একজন আরেকজনের সিনা বসিনার এলেম, সিনা বসিনার এলেম বুঝেন না, তুই আর বুঝেনটা কি বাংলাদেশে, ছাতপুরের মানুষ সিনা বসিনার এলেম বুঝে না, সিনা বসিনার এলেম হলো যে এলেম কোরআনেও নাই হাদিসেও নাই, সিনা সিনা আছে, এই এলেমের নাম শোনেন নাই, বাংলাদেশে আরেকটা এলেম আছে নতুন এলেম, সেটা হলো সিনা বসিনার এলেম, মানে এটা কোরআন কারিমের কোথাও নাই, হাদিসেও কোথাও নাই। তা আপনি যদি কন হুজুর এটা কোরআনেও নাই হাদিসও নাই কই পাইছেন? আরে মিয়া তুমি জানো এলেম কয় প্রকার? এলেম দুই প্রকার, একটা জাহেরি এলেম, একটা বাতেনি এলেম। কোরআন হাদিসে যেগুলো পাওয়া এগুলো হলো জাহেরি, আর সিনার মধ্যে আছে বাতেনি এলেম। তো বাতেনি তুমি দেখবা কই, পাইবা কই? এটা হুজুরে ছাড়া আর কেউ জানবে না, এটা দলিল খালি হুজুরের সিনার মধ্যে আছে, বাস এই সিনা, এটা এক সিনা থেকে আরেক সিনা যায়, এক সিনা থেকে আরেক সিনা যাওয়ার মাধ্যমটা কি? আপনি হুজুরের খেদমত করবেন, হুজুরের কিছুদিন গোলামি করবেন, এজন্য এটা দলিলও আছে। মাওলানা রুমি, নাম শুনছেন? মাওলানা রুমি বলছেন, খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ তা গোলামে শামসে তিব্রিজি নাশদ। কয় মাওলানা রুমি এত বড় আল্লামা, এত বড় ইমাম, এত বড় আলেম, কিন্তু সে কামেল হইতে পারে নাই। কেমনে পারে নাই? কারণ সে অনেক বড় আলেম। শামসে তিব্রিজি শুনছে যে মাওলানা রুমি অনেক বড় আলেম। শামসে তিব্রিজি নাকি একদিন গেছে তার দরবারে, যায় দেখে যে বড় আলেম কিন্তু কিতাব দেখে দেখি পড়ায়। তো কয় কেমন আলেম, কিতাব দেখে দেখি পড়ায়, বড় আলেম সব মুখস্থ বলবো। এখন মাওলানা রুমির যা কিতাব ছিল সব কিতাব পানিতে বালা দিছে, পুকুরে বালা দিছে। কে বালা দিছে? শামসে তিব্রিজি। মাওলানা রুমি আসে কয়, আরে বরবাদ, আমার তো পাঠাগারের বই নাই, সব শেষ, এবার আমি পড়াবো কি, পড়বো কি? কারণ মাওলানা রুমির এলেম হলো কিতাবের মধ্যে, কিতাবে নাই, এবার পড়াইবো কি আর পড়বে কি, এলেম সব শেষ। তখন শামসে তিব্রিজি দেখি দেখি হাসে আর কয়, তোমার এই বুঝি এলেম? এই হলো জাহেরি এলেমের চিত্র, যে কিতাবে থাকে, কিতাব নাই, এলেম নেই। শামসে তিব্রিজি হাসে। তারপরে শামসে তিব্রিজি কয়, তোমার কিতাবের দরকার? কয়, হ্যাঁ কিতাবের দরকার, কিতাব না হলে আমি অসল। তো পুকুরের থেকে সব কিতাব শামসে তিব্রিজি বাইর করে নিয়ে আসছে, বুঝতে পারছেন? একটা পাতাও ভিজে নাই, এতগুলো কিতাব পুকুরে পালাইছে, আবার পুকুরের থেকে তুলে ফেলছে পানির থেকে, একটা পাতাও কোনো জায়গা দিই ভিজে নাই। এবার মাওলানা রুমি কয়, ওরে আল্লাহ, এই কোন এলেম, আমি কি আলেম, আমার থেকে বড় আলেম আসে গেছে। তখন শামসে তিব্রিজির পায়ে পড়ে গেছে। তারপরে তার এই ওস্তাজগিরি শিক্ষকতা ছেড়ে শামসে তিব্রিজির গোলামি করছে। তারপরে মাওলানা রুমি কইতেছে যে খোদ বখোদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ তা গোলামে শামসে তিব্রিজি নাশদ। যে মাওলানা রুমি এত বড় আলেম হইয়াও কামেল হইতে পারে নাই যতক্ষণ না শামসে তিব্রিজির গোলামি করছে। বাস, গোলামের দলিল, এক মানুষ আরেক মানুষের গোলাম। অথচ নবী রাসূলেরা শিখাইছেন মানুষ হবে একমাত্র আল্লাহর গোলাম, আর কারো গোলাম হবে না, গোলামি করবে না, অন্য কারো গোলামি শিরক। নবী রাসূলেরা পৃথিবীতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য, মানুষকে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আর মাওলানা রুমি কামেল হইতে পারে নাই শামসে তিব্রিজির গোলামি না করা পর্যন্ত। এই জন্য আমাদের দেশের অনেক পীর সাহেব রাখো, আমি মুহাম্মদের গোলাম এরকম কয়, আমি গাউসুল আজমের গোলাম, মানুষের গোলাম। অথচ একজন আল্লাহর বান্দা হবে আল্লাহ, একমাত্র আল্লাহর গোলাম মুমিন। তা আমি যে কথাটা বলতেছিলাম, এই সিনা বসিনার এলেম পাইতে হইলে গোলামি করতে হয়, একজন আরেকজনের গোলামি করবে, গোলামির মাধ্যমে এই সিনার এলেম একজনের থেকে একজনের কাছে যায়। তাহলে সিনার এলেমে কি আছে কেউ দেখেও না জানেও না। তাহলে এই শেরেক বেদাত বিস্তারের পিছনে অন্যতম ভূমিকা পালন করে সিনার এলেম। বাজারে গেলে দেখবেন গরুর গোশত আলাদা, সিনার গোশত আলাদা, আলাদা থাকে না। কয়, হুজুর নেন সিনার গোশত, খুব ভালো ভালো ওই বইটা। তাহলে সিনার এলেম, এই সিনার এলেম শেরেক বেদাত বিস্তারের বড় একটা কারণ। কারণ হলো এটা আপনি ঠিক বলছেন না বেঠিক বলছেন আপনি পাইবেন কই, এটা তো কোনো দলিল নেই, কেউ দেখবে না জানবে না শুনবে না, এটা সোরা এলেম, এটা গোপনীয় এলেম, এটা গোলুকাই তো থাকে, এটারে কোনো বাহ্যিকভাবে দেখানো যায় না। বাস, বাংলার মানুষ এটা বিশ্বাস করছে যে এরকম একটা এলেম আছে, এটা গোপনে থাকে। বাস, এবার আপনি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আপনি দলিল খোঁজা বাদ দিয়ে ওই সিনার এলেমের দিকে চলে গেছেন। এই সিনার এলেম এখন উনি ওনার মর্জি মতো এবার ব্যাখ্যা দিচ্ছেন, শরীয়ত বানাইতেছেন সিনার এলেম দিয়ে দিয়ে। এই জন্য দেখবেন অসংখ্য আমাদের সমাজে বেদাত আছে, এগুলোর কোনো দলিল নেই, কোরআনে কারিমেও নাই, হাদিসেও নেই। এখন এগুলো কে বানাইছে, কেমনে আসলো? কয়, মিয়া, এত বড় বড় হুজুর, এত বড় বড় আল্লামা আমরা দেখছি, এত বড় বড় হুজুরদেরকে, তারা এগুলা করছে, তারা এগুলা আমাদেরকে করতে বলছে, শিখাইছে, আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা কয়, নতুন নতুন হাদিস কয়, নতুন নতুন ইবাদত কয়। এটার কারণ হলো ওই যে সিনার আলেম দিয়ে এগুলো বানাইছে, এই বেদাতগুলো সিনার আলেমের বানানো। সাধারণ মানুষ বিশ্বাস করছে এগুলো কোরআন হাদিসে থাকা দরকার না, এগুলো হুজুরের সিনার মধ্যে আছে, এগুলো বাতেনি আছে, বাস বাতেনি এলেমের নাম দিয়ে অসংখ্য বেদা সমাজে বিস্তার লাভ করছে। এরকম আরো অসংখ্য কারণ আছে, এর মধ্যে থেকে কয়েকটা কারণ বললাম। তারপরে আরেকটা কারণ, অন্যতম কারণ হলো জাহালত। মানুষ দিন জানার, দিন বোঝার চেষ্টা করে না এবং দিন বোঝার প্রয়োজনীয়তা উপলব্ধি করে না। মানুষ মনে করে দিন আমরা সাধারণ মানুষের জানা দরকার নেই, এগুলো সব আমাদের আলেম আলামারা বুঝবো, হুজুরেরা বুঝবো, তারা যেমনে কয় আমরা পালন করবো, আমরা জানারও দরকার নাই, বোঝারও দরকার নেই। বাস মানুষ যখন দিন জানা ছেড়ে দিছে, তখনই তাদের মধ্যে অন্ধকার বিস্তার লাভ করছে। কারণ এলেম না থাকলে সেখানে অন্ধকার আসবেই, এলেম হলো নূর, নূর নাই জুলুমাত আসবেই। তো মানুষ যখন এলেম হাসিল ছেড়ে দিছে, দিন জানা দিন বুঝা ছেড়ে দিছে, বাস অন্ধকার ছেড়ে বেতাত আসবে। এই সব কারণে আমাদের সমাজে শিরক এবং বেদাতের বিশাল স্তূপ জমা আছে। আচ্ছা, এখন আসেন আবার এগুলো দূর করার পদ্ধতি কি? আপনার জামা একটার মধ্যে ময়লা হইতে হইতে, দাগ হইতে হইতে অনেক জমে গেছে, এখন আপনি এটা দূর করতে চান, পরিষ্কার করতে চান। প্রথম সাধারণ সাবান দিয়ে যত দোন এটা পরিষ্কার হয় না, তখন এটা দূর করতে অনেক কষ্ট হয়, অনেক প্রকারের পদার্থ দিয়ে, অনেক জিনিস দিয়ে, তারপরে এটা ধুয়ে ঘষে মাঝে পরিষ্কার করতে হয়। আমাদের যে শিরক এবং বেদাতের স্তূপ জমছে বিশাল আকারে, এটা দূর করা দরকার। এটা সবাই উপলব্ধি করে, বর্তমানে সবাই জানে, সবাই বুঝে যে সমাজে বিশাল শিরক বেদাত জমে গেছে, কিন্তু কেউ সাহস করে নামে না এটা দূর করার জন্য। কারণ কি, যে নামবে তার অনেক ঝুঁকি আছে, অনেক ঝামেলা আছে, যেখানে যাবে সেখানে প্রতিরোধের সম্মুখীন হইব। কারণ যারা শিরক বেদাত করতে করতে মজা পাই গেছে, সেখানে দুই শ্রেণীর মজাদার মানুষ আছে, যাদের স্বার্থ সংশ্লিষ্ট শিরকের সাথে বেদাতের সাথে, এরা এক ধরনের মজা পাইছে। আবার আম জনতা যারা করে আসতেছে, করার মধ্যেও একটা মজা আছে। যারা বেদাত করেন, এই বেদাতের মধ্যে একটা মজা, আলাদা একটা মজা পায়। অনেকে বলে যে ভাই শুনেন, এইসব মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী এটা সেটা এগুলো আপনারা যাই কন, কিন্তু আমরা মানতে পারি না। কেন পারি না? ওই সারা বছর বাড়িতে আসি না, এই একটা মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করি আমরা সবাই আসি, সবাই দেখা সাক্ষাৎ হয়, তা আপনারা কোন এটা বেদাত? এটা কত বড় একটা ভালো কাজ হইতেছে। তাহলে আবার আপনি এই লোকটা, যে লোকটা বেদাতের মাধ্যমে একটা মজা পাই গেছে, যে বেদাতের মাধ্যমে সবাই একত্রিত হইতেছে, সবাই একত্রিত হয়ে আত্মীয় স্বজন সব দেখা সাক্ষাৎ হইতেছে, তাহলে বেদাতকে কেন্দ্র করে তো একত্রিত হইতেছে, এটা বেদাতে ভালো একটা মজা পাইছে। বেদাত এটা ছেড়ে দিলে তো এই একত্রিত হওয়াটা যাবে না। আচ্ছা, তারপরে আপনার মিলাদ পড়ানোর মধ্যে একটা মজা আছে, যিনি পড়াচ্ছেন উনিও একটা মজা পাচ্ছেন, যে যারা পড়াইতেছে পড়তেছে তারাও একটা মজা পাইতেছে। যিনি পড়াইতেছেন তিনি এটার পিছনে কিছু আর্থিক লেনদেন আছে। আপনি যদি ইমাম সাহেবকে বলেন যে আপনি প্রতিদিন মিলাদ পড়াইবেন, কোনো হাদিয়া হবে না, তাহলে দেখবেন মিলাদ অনেক কমে যাবে। আর এটা সবচেয়ে বড় প্রমাণ যে ইমাম সাহেব এত মানুষের মিলাদ পড়ান, নিজের বাড়িতে কোনোদিন মিলাদ পড়ান না, নিজের বাড়িতে কারোর দাওয়াতও দেন না যে ভাই মুসল্লিয়ানে কেরা আজকে সবাই আমার বাড়িতে মিলাদ আছে সবাই যাইবেন, এরকম কোনোদিন শুনছেন? তাহলে কেন? এটা যদি এত ফজিলত এত বরকত, তো ইমাম সাহেবের ফজিলত বরকতের দরকার নাই, তো ওনার বাড়িতে নাই কেন? কারণ হলো উনিও জানে যে এটা ফজিলত বরকত কিচ্ছু নাই, এটার মাধ্যমে আমার কিছু আর্থিক লাভ হয়। কারণ আমি মাদ্রাসায় ক্লাস ওয়ান থেকে কামাল পর্যন্ত পড়ি, কোনো জায়গায় মিলাদ পড়ানির যে গানগুলো আছে একটা গানও কোথাও খুঁজে পাইনি। কামিল পাস করে ফেলছে, মিলাদ পড়াইতে পারি না। এবার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করি, হুজুর আমাদেরকে কামিল পাস করাইলেন কিন্তু মিলাদ তো এগুলো তো কোনো কিতাবে পাইনি, আপনারা এগুলো পাইছেন কই, কেমনে পড়ান? ওই মিয়া বাজারে অনেক বই আছে, বই একটা কিনে নিবা, বই একটা কিনে নিবা, ওই বইয়ের মধ্যে দেখবা যে অনেক সুন্দর সুন্দর বাংলা গান আছে, ফার্সি গান আছে, উর্দু গান আছে, এইগুলা গাইবা, ওখান থেকে মুখস্থ করবে আর মিলাদ পড়াইবা। তাহলে মাদ্রাসার ওয়ান থেকে কামেল পর্যন্ত, দাওরা হাদিস পাশ করা পর্যন্ত কোনো কিতাবে এই মিলাদের একটা গজল, একটা গান, একটা কিছু নেই, মাদ্রাসার সিলেবাস কারিকুলামে কোথাও নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? আউট অফ সিলেবাস। দাওরা হাদিস পর্যন্ত সিলেবাস পড়ে একজন ছাত্ররা জিজ্ঞেস করবেন, হে কোনো কিতাবে এই মিলাদ পড়ানির এই গানেগুলো পাইছে কিনা, পায় নাই। কামাল পাস করছে, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির করে বলেন আপনি ক্লাস ওয়ান থেকে কামাল পর্যন্ত যা কিতাব পড়ছেন কোনো কিতাবে মিলাদের এই গানেগুলো আছে নাই, সে পায় নাই। অর্থাৎ এগুলো সম্পূর্ণ বানানো একটা জিনিস, এই বানানো জিনিস এটা যিনি পড়াইতেছেন উনিও জানে এটা বানানো, কারণ উনি কামাল পর্যন্ত পড়ে কোনো কিতাবে পায় নাই, এটা বাজারের বইতে পাইছে, বাজারের থেকে বই কিনছে। আমি নিজেও ওই বই কিনছি, আমার কাছে এখন ওই বই আছে, বাজারের বই, তাও সব জায়গায় পাই না, সব জায়গায় যেগুলো পায় এগুলো এত সুন্দর না, চট্টগ্রাম থেকে কিনে আনছি মিলাদের বই, ওইটার মধ্যে বাংলা গানও আছে, উর্দু গানও আছে, পার্সি গানও আছে, বিভিন্ন রকমের গান আছে সুন্দর সুন্দর। এগুলো ওয়াজের ময়দানে গাইবেন আর কইবেন মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা, এর সাথে সাথে লাগাইবেন আর আপনি বড় বক্তা হয়ে যাবেন। তাহলে এগুলো বাজারের বই, ছোট বই, যেগুলোর কোনো উৎস নাই, ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই, দলিল নাই, রেফারেন্স নাই, তাহলে সেখান থেকে আসে ইসলামে ঢুকছে। তাহলে যিনি পড়াইতেছেন উনি ভালো করে জানেন, কারণ উনি কামাল পাস, উনি দাওরা পাস, উনি জানে না যে এগুলো নাই কোরআন হাদিসে কোথাও, জেনে বুঝে পড়াইতেছেন। তাহলে উনি পড়াইতেছেন কেন, এর পিছনে ওনার কিছু স্বার্থ জড়িত আছে, কিছু মজা আছে। আবার যে লোকগুলো বসতেছে এই লোকগুলোর দুইটা মজা আছে, একটা হলো জাহালতের কারণে হে মনে করতেছে নবীর মহব্বত, নবীর আশকে সুন্দর করে করে হেরো গায় হুজুরের সাথে সাথে সাধারণ লোক গায় গানেগুলা, মনে করতেছে গানেগুলা গাওয়ার মধ্যে নবীর মহব্বত। আবার পরে দিয়ে কিছু নাস্তা পানিও থাকে, থাকে না, একবার কিচ্ছু দিয়ে না বলি যে সম্মানিত ভাইরা আজকে মিলাদ আছে তবে পরে কিছু নাই সবাই বসেন, এইভাবে দাওয়াত দিয়ে দেখবেন যে সম্মানিত হাজেরিন আপনারা সবাই বসে যান, নামাজের পরে ইনশাল্লাহ মিলাদ হবে, তবে খাওয়া দাওয়ার কোনো নাস্তা আপ্যায়ন নাই, এটা বলে দিয়েন। তাহলে কয়জন বসে, তাহলে এখানে এটার মধ্যে একটা মজা আছে, দুই ধরনের মজা। আবার যে লোকটা পড়াইতেছে তারও একটা মজা আছে, সেই লোকের মজা কি, সেই লোকের মজা হইল, এক নম্বর মজা হইল তার মিলাদের জন্য বাসা থেকে বাপে বাজেট করে দিছে ধরেন 2000 টাকা, হে মসজিদে জিলাপি কিনছে 1000 টাকা, হুজুরের দিছে 100 টাকা, তারপরে আরো আনুষাঙ্গিক 100 টাকা, ধরেন 1200 টাকা খরচ হচ্ছে, 800 টাকা তার পকেটে রয়েছে। অনেক স্টুডেন্ট যারা এই স্কুলে পড়ে কলেজে পড়ে, এই আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা আমরা দেখছি, বাড়িতে বাপে ছেলেরে বলে দিছে এই মসজিদে মিলাদ পড়াই দিস, কারণ বাপ তো মসজিদে যায় না, কারণ যারা এগুলো করে এরা ম্যাক্সিমাম মসজিদের ধারে কাছে যায় না, কারণ এরা শিক্ষিত, এরা বুঝে, বোঝা লোক মসজিদে যায় না, এরা মনে করে বোকা মানুষ মসজিদে যায়, কারণ ওই যে আমি অনেক সময় বলি যে এক লোকের গরু মসজিদে ঢুকছে, ইমাম সাহেব দৌড়ানি শুরু করছে এই কোন বেয়াদবের গরু মসজিদে ঢুকলো, এই বেয়াদব কোথায় ছিল, এই বেয়াদব গরু এটা ধরে রাখলো না কেন, গরু কেন মসজিদে ঢুকছে, দৌড়াইতে দৌড়াইতে ইমাম সাহেব একবার বাড়িতে নিয়ে গেছে, যাই বাড়িওয়ালার গরুওয়ালা খুঁজে পাইছে, খুঁজে পাওয়ার পরে এই মিয়া তোমার গরু আসলো কেন, হুজুর আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন, গরু তো অবুজ বুঝে না, আমারে আপনি কোনোদিন মসজিদে দেখছেন, এটা গরু এটা বুঝে না, অবুজ দেখে মসজিদে ঢুকছে, আমি যে বুঝি আমি কোনোদিন মসজিদে ঢুকছি, একদিনও তো আপনার মসজিদে ঢুকি নাই। তাহলে এইরকম পণ্ডিত মানুষ, সালাক মানুষ, এই জন্য এই মসজিদে আসে না, হে মনে করে বোকারাই মসজিদে আসে, তো হে তো মসজিদে যাবে না, হে মিলাদ পড়ানোর জন্য ছেলেরে দায়িত্ব দিছে, ছেলেরে ধর এই 2000 টাকা নিয়ে যা মিলাদ পড়াই দিস, তাহলে এখানে ছেলেরও কিছু ফায়দা আছে, মজা আছে মিলাদের উসিলায়, এইভাবে সবার মজা, সবার কিছু স্বার্থ এখানে নিহিত আছে। আজকের জামানা দেখবেন বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল বাড়ে গেছে, বাড়ছে না, অনেক বাড়ছে, এই বাড়ার কারণ কি জানেন, গবেষণা করে চিন্তা করে দেখেন অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ওয়াজ মাহফিল কেন্দ্রিক ব্যবসা হয়, ওয়াজ মাহফিল কেন্দ্রিক ধরেন 2 লাখ টাকা কালেকশন হয়েছে, যারা ব্যবস্থাপনা নিয়োজিত আছেন তারা সব মিলে 1 লক্ষ টাকা খরচ করছে, আর 1 লক্ষ টাকা ওদের পকেটে গেছে, এইরকম ওয়াজ মাহফিল এখন শত শত হয় বাংলাদেশে, এখানে অনেকে স্বার্থ নিহিত আছে, এবং এরাই ওই সকল বক্তা খোঁজে, সুরেলা বক্তা, সমুদ্র কণ্ঠস্বর, যাতে মানুষকে আকর্ষণ করতে পারে, মানুষ করবে যে ভাই এবছর যে এক মাহফিল হয়েছে, এক বক্তা যে আনছে চোখের পানি ফালাই সাজছে, পরের বছর যখন হে ওই মাহফিল করতে যাব মানুষ করবো ধরো ভাই টাকা নাও, এরকম বক্তা আনিও, এই জন্য এদের এটা একটা বড় বিজনেস, বড় একটা ব্যবসা, এই জন্য সমাজে এই সকল বক্তাদের কদর বেশি, এলেম নাই কালাম নাই কিন্তু বড় বড় বক্তা, কারণ ওই যে সুর দিয়ে মূর্খ মানুষ জাহেল মানুষের কান্দাইতে পারে, হাসাইতে পারে, গান গাইতে পারে। আর এদের ওই এটা যোগান দেয় ওই যে যারা ওয়াজের নামে টাকা কালেকশন করে নিজেরাও খায়, এখানেও খরচ করে। তো আমি যদি 1 লাখ টাকা খাইতে পারি, সেখানে এক বক্তা আনি, তার 1 লাখ টাকা দিলে অসুবিধা কি আমার? এরকম বক্তা খোঁজে। এই জন্য এই যে এগুলোর পিছনে সবাই স্বার্থ নিহিত আছে। আমি যে কথাটা বলতেছিলাম যে এই শিরক এবং বেদাত এগুলো সমাজে প্রতিষ্ঠিত হওয়ার এবং শক্ত হয়ে বসার এবং এগুলো দূর না হওয়ার পিছনে অনেক কারণের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ কিছু কারণ। এজন্য এটা সহজে দূর হবে না সমাজ থেকে। আলহামদুলিল্লাহ এই 21 শতাব্দীতে এসে আল্লাহর কিছু বান্দা, কিছু আলেম নিজেদের অনেক ঝুঁকি ঝামেলা মনে করেও তারা ময়দানে নেমেছেন যে সমাজ থেকে মুসলিম উম্মাকে, এই দেশের মানুষকে শিরিক এবং বেদাত মুক্ত করতে হবে, এই লক্ষ্য নিয়ে দাওয়াত চলতেছে আলহামদুলিল্লাহ সারা দেশে। এই দাওয়াতের জন্য, এই শিরিক এবং বেদাত উৎখাতের যে দাওয়াত, এই দাওয়াত দিতে গেলে, দায়ী হইতে গেলে অবশ্যই দাওয়াতের জন্য অনেকগুলো মাধ্যম লাগবে। একটা হলো এলেম লাগবে, এলেম দিয়ে দাওয়াত দিতে হবে। এই এলেমের জন্য এই চাঁদপুর ইসলামী পাঠাগার, এই চাঁদপুর ইসলামী পাঠাগার আপনি দায়ী হতে গেলে, শেরেক বেদাত দূর করতে গেলে, যারা শেরেক বেদাতের মদত দিচ্ছে তারা আপনারে কবে যে এ মিয়া এটা যে বেদাত কই পাইছ, দলিল পাইছ কই, এখানে ফেতনা সৃষ্টি করতে আসো, আপনাকে সেখানে এমন সুস্পষ্ট দলিল পেশ করতে হবে যাতে বেদাতের স্বরূপ উন্মোচন হয়ে যায়। এটা যে বেদাত, আপনার এলেম না থাকলে আপনি এটা তুলে ধরতে পারবেন না, কারণ আপনার কাছে বেদাতের দলিল খুঁজবো, এই মেয়ে এটা যে বেদাত কই পাইছ, এবার আপনি কি করবেন, এটা কি কোনো কিতাবে লেখা আছে এটা বেদাত, কি বলেন? আপনি দলিল ভাইবেন কই? আমি সবসময় বলি যে ওই বিল্ডিং এটা আপনি করলেন যে ভাই বাড়ি, এটা তো মার্কেট, এটা তো আমার না। এখন আপনারা দলিল মার্কেটে যাতে আপনার না দলিল দেখান, আপনি দলিল ভাইবেন কই? কারণ মার্কেটে এটা যিনি মালিক ওনার কাছে না দলিল আছে, আপনি মালিক না তো আপনার কাছে দলিল থাকবো কোথা থেকে? দলিল নাই বলেই তো আপনি মালিক না। আপনাকে যদি উল্টা ধরে মিয়া মার্কেটে যে আপনার না দলিল দেখাই যান, সমাজে এখন এরকম, আপনি যদি কোন যে এটা বেদাত, এটা বেদাত, এই মিয়া কই পাইছো বেদাত, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো দেখাই যাও, তো এটা বেদাত কি কিতাবে আসেনি, থাকলে কি আর বেদাত হইতো নি, থাকলে তো এটা শূন্যতে হইতো। এখন আপনি সেখানে কি জবাব দিবেন? এই জন্য এলেম লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে হবে। আপনি শিরক বেদাত দূর করতে হলে এলেম লাগবে, অনেক স্টাডি করতে হবে, সারাদিন পড়ালেখার মধ্যে থাকতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এই 40 বছর বয়স পার হয়ে গেছে, এখন 41 চলে, তো এই বয়স পর্যন্ত তো আলহামদুলিল্লাহ স্বাভাবিক মাদ্রাসার লেখাপড়া, ইউনিভার্সিটির লেখাপড়া এগুলো করেছি, এখনও রাত দিন খালি লেখাপড়া করতে হয়। এজন্য মানে বাসায় বলে যে যে চেয়ারে বসলে চেয়ার সাথে আমি লেগে থাকি আর উঠি না, কয় দুনিয়াদারি বাজার তাজার আর কিছুর খেয়াল নাই, কোনো কিছু খালি বসতে পারলেই হলো, কিন্তু কেন বসে থাকি আমি তো বুঝি, কেন বসে থাকি না, বসে আমি গুললে গেললে বাইরে আরামায় এসে তো আরও ভালো লাগে, কিন্তু বসে থাকি কেন? কারণ যেই মিশন হাতে নিয়েছি, যেই দাওয়াতের কাজ শুরু করেছি, এটার জন্য পর্যাপ্ত এলেম লাগবে। এলেমবিহীন এই ময়দানে শেরেক বেদাত উৎখাতের দাওয়াত সম্ভব না, কারণ প্রত্যেকটা কথা দলিল সহকারে, আপনার প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলতে হলে এবং বেদাতকে বেদাত হিসেবে চিহ্নিত করতে হলে আপনার এলেম লাগবে। কারণ আপনি যখন একটা বেদাত বলবেন, এটার পক্ষে দেখবেন যে বিরাট বিরাট ব্যক্তিরা দাঁড়াই গেছে যে এটা বেদাত না, আপনি এটা যে বেদাত এটা প্রমাণ করতে হলে অবশ্যই ওই রকম এলেম লাগবে। এলেম না হলে এটা আপনি শিরক বেদাতের বিরুদ্ধে দাওয়াত দিতে পারবেন না, অন্য দাওয়াত দিতে পারবেন কিন্তু শিরক এবং বেদাতের দাওয়াত দিতে পারবেন না, কারণ শিরক এবং বেদাতের পৃষ্ঠপোষকতাকারী সমাজে অসংখ্য এবং শক্তিশালী পাওয়ারফুল পৃষ্ঠপোষকতাকারী শিরক বেদাতগুলো, তাদের পৃষ্ঠপোষকতা সমাজে জিন্দা আছে, মোটা তাজা আছে, হৃষ্টপুষ্ট আছে। এখন ওই পৃষ্ঠপোষকতাকারীদের মোকাবেলায় এলেম লাগবে। এলেমের জন্য আলহামদুলিল্লাহ এই চাঁদপুরের ভাইয়েরা যে হিকমা অবলম্বন করেছেন, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ দাওয়ার হিকমা। যে আমাকে দাওয়াত দিতে হলে আগে এলেম লাগবে, এলেম শেখার জন্য বই লাগবে, বই ছাড়া আপনি কি এলেম অর্জন করবেন কিভাবে? সিনায় সিনায় তো এলেম আমরা বিশ্বাস করি না, সিনায় সিনায় কোনো এলেম নাই, এলেম যা আছে কোরআনে, যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নায় হাদিসে, তাহলে এলেম শিখতে হবে। আর এর পাশাপাশি আলহামদুলিল্লাহ এই যে এতক্ষণ পর্যন্ত ভাই বর্ণনা দিলেন যে এই চাঁদপুর ইসলামী পাঠাগারের মাধ্যমে যে বিধবাদের ব্যবস্থাপনা, তারপরে এতিমদের ব্যবস্থাপনা, তারপর আরও কতগুলো কাজ, তারপরে যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা, খোতবার ব্যবস্থাপনা, তারপরে আরও যে মুসাববিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের বিশাল বৃহত্তর প্রজেক্ট নেওয়া হয়েছে, তারপরে আপনার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ চাঁদপুর শহরে, এই যে সব মিলে দাওয়ার জন্য একটা মার্কাস আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আল্লাহর বড় নিয়ামত। এবং এই জন্য আমরা এই শেরেক বেদাত বিরোধী আন্দোলনে, এই শেরেক বেদাত বিরোধী আন্দোলনে বিভিন্নজন বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করছে বাংলাদেশে, কেউ কেউ আবিষ্কার করছে, শুনেন শেরেক বেদাতের এইগুলো এখন বেশি বেশি বলার দরকার নেই, এগুলো বললে সমাজে বিভাজন তৈরি হয়, এগুলো বলি বলি আপনারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করেন কেন? এগুলো না বলি আমলের কথা কন, তাহলে আর বিভাজন তৈরি হবে না। এই ফর্মুলা আছে সমাজে, আমাদেরকে অনেকেই বলে যে আপনারা খালি শেরেক খালি শেরেক খালি বেদাত খালি বেদাত, এতদিন তো এইসব খালি বেদাত এইসব শেরেক এত শুনি নেই, এখন খালি আপনারা এগুলো ছাড়া আর কিছু পান না, খালি ওয়াজ মাহফিলে খোতবায় কথাবার্তা খালি শেরেক খালি শেরেক খালি বেদাত খালি বেদাত, এগুলা বাদ দিয়ে আমলের কথা কন, কেমনে আমাদের আমল সুন্দর করা যায় এগুলার কথা কন। তাহলে এই ফর্মুলা হইল যে শেরেক বেদাতের বিরুদ্ধে কথা বললে সমাজে বিভাজন তৈরি হয়। আমরা বিশ্বাস করি সমাজে হাজার বিভাজন তৈরি হোক, তারপরেও এটা বলতে হবে বলতে হবে বলতে হবে, এটার দাওয়াত দিতে হবে দিতে হবে দিতে হবে, প্রয়োজনে আমার সাথে একজনও না থাকুক আমি একা, কারণ আম্বিয়া আলাইহিমুসসালাম অনেক নবী ছিলেন যারা একজন একটা উম্মত নেই, কেয়ামতের ময়দানে আসবেন একটা উম্মত নেই সাথে, খালি নবী একাই একশো, মানে স্টুডেন্ট একজন রোল নম্বর এক, নবী একজন উম্মত আর নাই, উনি একাই, আবার অনেকে আসবে একজন দুইজন উম্মত নিয়েও আসবে, তাহলে অসুবিধা কি? ওই নবীরা যদি একা সমাজে থেকে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারেন দাওয়াত দিতে পারেন, আমি একা পারবো না কেন? বিভাজনের অজুহাত দিয়ে এই শেরেক বেদাত বিরোধী দাওয়াত তাওহীদ সুন্নতের পক্ষের দাওয়াত বন্ধ করা যাবে না। দ্বিতীয় কথা হলো, কেউ কেউ বলে যে শুনেন এসব বলিয়েন না, এসব না বলি খালি একামতের দিনের কথা কর, এসব আকিদার কথা না কই, শেরেক বেদাতের কথা না কই, দিন কায়েম করে ফেলাম, দিন কায়েম করে ফেললে রাষ্ট্র আইন করে দিবে আর একবারে সাথে সাথে সব শেরেক উৎখাত বাংলাদেশ থেকে, একদিনই তো উৎখাত হয়ে যাবে, আপনারা এত কষ্ট করার দরকার কি? এই ফর্মুলাও আছে সমাজে, আপনারা এগুলো বলি বলি মানুষের খালি ভাগ করেন, ভাগ না করি ঐক্য করেন, ঐক্য করেন, যত একতলাফি কথা কম বলা যায়, আমাকে অনেকে পরামর্শ দেন যে শুনেন যত একতলাফি কথা কম বলা যায় যেগুলো দিয়ে সমাজে বিভাজন তৈরি হয় ঐক্য নষ্ট হয়, খবরদার এই জাতীয় কথা বলিয়েন না। তো এগুলো বিভাজন তৈরি হয় কেমন? আপনি শেরেকের বিরুদ্ধে কথা বলবেন বেদাতের বিরুদ্ধে কথা বলবেন ততই সমাজে আপনার বিভাজন তৈরি হইব, ঐক্য নষ্ট হবে। আর যদি কর যে না ঠিক আছে যে জন্যে আসি আমরা শেরেক লই বেদাত লই, কিন্তু আমাদের মধ্যে ঐক্য থাকবে ভ্রাতৃত্ব থাকবে, কেউ কারো বিরুদ্ধে কিছু কইয়েন না, আপনি আপনার মতো শেরেক করেন আপনি আপনার মতো বেদাত করেন আপনি আপনার মতো করেন অসুবিধা নেই, কিন্তু আমরা সবাই একসাথে আছি, আর আমরা একসাথে হই সবাই আমরা রাষ্ট্রে দিন কায়েম করে ফেলি, দিন কায়েম করে ফেললে এরপর আমরা আইন করে দিব, বাস আইনের মাধ্যমে সব শেরেক চলে যাবে পরিষ্কার হয়ে যাবে, আর আপনি এত কষ্ট করে দাওয়াত দেওয়া দরকার কি? আচ্ছা এখন যদি কেয়ামত পর্যন্ত আমি দাওয়াত দিলাম একামতের দিনের, কিন্তু একামতের দিন হয় নাই, একামতের দিন হয় নাই, তো শেরেক কেমনে দূর হবে? তাহলে তো কেয়ামত পর্যন্ত আর দূরে হবে না, কি বলেন? আবার আচ্ছা হবে ঠিক আছে, আমি আমার হায়াতে তো দেখতে পারবো না, ধরেন আমার আর কয়দিন আছে আমরা জানি না, অল্প কয়দিন পরে আমরা মরে যাব, আমার পরিবারে যারা আছে পরিবার থেকে আমি শেরেক দূর করি নাই, আমার নিজের থেকে শেরেক দূর করি নাই, তো মানুষ ইসলামী রাষ্ট্রের ফায়দা পাইল, আমি নিজে জাহান্নামে গেলাম, কারণ আমার ভিতরে শেরেক রয়ে গেছে, নিজে শেরেক মুক্ত হইতে পারে নাই, পরিবারকে শেরেক মুক্ত করতে পারে নাই। তো নিজে পরিবার শেরেক মুক্ত হই নাই, রাষ্ট্র এখন ইসলামী হয়ে গেছে, তা আমার লাভ কি হয়েছে? আমি জাহান্নামে, আমার পরিবার জাহান্নামে, অন্যরা লাভ পাইলে আমার অসুবিধা, আমার লাভ কি হইলো? আমার তো ক্ষতি, আমার তো লস। এজন্য দিন অবশ্যই কায়েম করতে হবে, তাওহিদ কায়েম করতে হবে। তাওহিদ কায়েম মানি দিন কায়েম একই জিনিস। তাওহিদ তো শুধু ব্যক্তি জীবনে না, এটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব জায়গায়, সব জায়গায় তাওহিদ। তাওহিদ খালি ব্যক্তি জীবনে থাকে না, এটা তাওহিদ কায়েম মানে, তাওহিদ প্রতিষ্ঠা মানে সর্বস্তরে তাওহিদ। তাওহিদ তো অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেই প্রতিষ্ঠা শুরুটা হবে কোথা থেকে? ব্যক্তি দিয়ে, পরিবার দিয়ে। আমি মানুষ বাঁচানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম না, পরিবার বাঁচাইলাম না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে বলছেন তোমার নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও। তাহলে আগে তো আমি আর নিজে নিজের পরিবার শেরেক বেদাত থেকে মুক্ত হইতে হবে। তো এই শেরেক বেদাত মুক্ত হইতে হবে, এবং আম্বিয়া আলাইহিমুসসালামের ফর্মুলা ছিল যে তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াত, শেরকের বিরুদ্ধে দাওয়াত, বেদাতের বিরুদ্ধে দাওয়াত, এগুলো বল প্রয়োগের মাধ্যমে বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিদায় না, এগুলো দাওয়াতের মাধ্যমে বিদায়। মানে শেরকের বেদাতের স্তূপ সরাইতে হলে এটার একমাত্র মাধ্যম আর দাওয়া ইলাল্লাহ, অন্য মাধ্যমে এটা দূর হবে না। রাষ্ট্রে একবার ইসলামী আইন কানুন কায়েম হয়ে গেলে ওগুলো দূর হবে না। কারণ কেন দূর হবে না? কারণ জনগণ সবার মাথায় শেরেকে ভরপুর, সবার আকীদায় শেরেকে ভরপুর, সবার আমলে বেদাতে ভরপুর। আপনি যখন রাষ্ট্রের বসে আইন করবেন, জনগণ আপনার ক্ষমতা থেকে সরাইবে, কারণ তারা শেরেক ছাড়বে না, আপনারে ছাড়বে। যে মিয়া তোমার ক্ষমতায় বসাইছি, এখন বসে ক মাজার রাখা যাবে না, কি কয় মাজারের এবাদত করে? এরকম লোকের সংখ্যা বাংলাদেশে কম, বিশাল সংখ্যক, কোটি কোটি, যারা মাজার কেন্দ্রিক ইবাদত সাজাইছে, মাজারে মোমবাতি জ্বালাইতেছে, মশারি টাঙ্গাইতেছে, ঘর বানাইতেছে, মাজারে তাওয়াব করতেছে, মাজারে গরু জবাই করতেছে, মাজারে সিন্নি রাইতেছে, মাজারে কত কাজ শেরেক বেদাতি করতেছে। আপনি এগুলো বন্ধ করে দিবেন? এগুলো আইন করে কোনোদিনও বন্ধ হবে না। এগুলো বন্ধ করার একমাত্র ফর্মুলা দাওয়া ইলাল্লাহ। তাদেরকে তাদের চিন্তাধারায় পরিবর্তন করতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে বুঝাইতে হবে এগুলো শিরক, এগুলো ছাড়তে হবে, তারপরে যে আপনি দূর করতে পারবেন, তাও সহজে পারবেন না। আমাদের চট্টগ্রামের এক ভাই আমাকে বলছেন যে ওনার দাদা ফির সাহেব ছিল, তো ওনার দাদার কবর আছে, ওই কবর কেন্দ্রিক অসংখ্য শেরেক হইত। তা আলহামদুলিল্লাহ ওনার আব্বা এটা বোঝার পরে যে এগুলো শিরক, সহিয়া কিদার দাওয়াতের মাধ্যমে বুঝতে পারছেন যে এগুলো শিল্প, তো ওই ওই কবরটা দিয়ে তাদের একটা বিশাল ব্যবসা হইতো তাদের পরিবারে। তার আব্বা যখনই বুঝছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে তালা লাগাই দিছে, বলছে যে এখানে কোনো মানুষ আসতে পারবে না, এখানে আসলে জিয়ারত করবা, দূরের থেকে জিয়ারত করে চলে যাবা, আর এখানে কোনো কিছু করা যাবে না, সব বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে তখন অনেক দিক থেকে অনেকে আসছে তাদের, তারা বোঝানোর জন্য যে তুমি তো গোমরা হয়ে গেছো, তোমার কোনো এক জায়গায় আসার, আর যে আল্লাহর অলির কবরে শুয়ে আছে তার বদ্দোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর অলির কবরে যে শেরেক করতে দিতেছে না, এই জন্য আল্লাহর অলির কবরে যে আছে তার বদ্দোয়ায় এরা সব ধ্বংস হয়ে যাব, বুঝছেন? চিন্তা চেতনা আঁকি দেখি যে শেরেক বন্ধ করলো কেন, এই জন্য তার বদ্দোয়ায় এরা পরিবার সব ধ্বংস হয়ে যাব। বলতেছে যে এটা বন্ধ করা যাবে না, এটা আল্লাহর অলির বদ্দোয়া বলবো, মানে আল্লাহর অলি কেন্দ্রিক শেরেক চলতেই থাকবো। তাহলে এই মানুষগুলাকে এই শেরেক থেকে মুক্ত করার বড় মাধ্যম হলো দাওয়া, এবং যারা মুক্ত হয়েছেন আইন করে মুক্ত করা লাগে না, দাওয়াতের মাধ্যমে মুক্ত হয়েছে। আর যারা মুক্ত হবে না তাদেরকে আপনি আইন করে মুক্ত করাইতে পারবেন না, বরং তারাই আন্দোলন করে আপনাকে ক্ষমতা থেকে সরাবে। তাদের শক্তি দেশীয় শক্তি না, শিরকের পিছনে যত তাগুতি শক্তি আছে, যত কুফরি শক্তি আছে, যত দুনিয়ার মুশরিকের শক্তি আছে, সব আছে। আপনি দেখবেন বাংলাদেশে যখন লন্ডন থেকে, বিভিন্ন দেশ থেকে বড় বড় রাষ্ট্রদূতেরা আসে, বড় বড় ব্যক্তিরা আসে, আসি প্রথম কোথায় যায়? কাদিয়ানিদের আস্তানায় যায়, কাদিয়ানিদের ওখানে যায়। ওই যে আপনার কি কয় বক্সিবাজার, কাদিয়ানিদের হেড অফিস আছে না, এত বিরাট বিরাট ব্যক্তি। আমরা আমাদের দেশে থাকি, দেখি যে কাদিয়ানিদের কিচ্ছু নেই, কি বলেন আছে না কিছু? এই দেশে কয় পার্সেন্ট কাদিয়ানি আছে, কয়জন আছে? আমরা মনে করি যে আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কিচ্ছু নাই, আমরা কোনো গুরুত্ব দিই না, গণার মধ্যেও আনি না। কিন্তু বিশাল বিশাল ব্যক্তি যারা পৃথিবী ছাড়ায় হেরা বাংলাদেশে আসে, ওখানে যায়। তাহলে তারা ক্ষুদ্র, কিন্তু তারা মেইন যে প্রজেক্টে কাজ করতেছে সেটা হলো মুসলিম নাম ধরে মুসলিমদের ইমান আকিদা নষ্ট করা। এই কাজটা করার কারণে বিশ্বের বড় বড় শক্তি তাদের সাপোর্টে আছে। এটা যুগে যুগে ইতিহাস, যত যারা শিরকের পক্ষে থাকবে, কুফরের পক্ষে থাকবে, বেদাতের পক্ষে থাকবে, তত বাতিলেরা তগতেরা সব তাদের পক্ষে থাকবে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি যে কথাটা বলতেছিলাম যে এই বাংলাদেশের শিরক এবং বেদাতের স্তূপ সরানোর একমাত্র মাধ্যম নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালা মানহাজ। আম্বিয়া আলাইহিমুসসালাম যখন সমাজে পৃথিবীতে আসছেন, এরকম শেরেকের বিশাল বিশাল পাহাড় স্তূপ ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পুরা কোরআনের যত বর্ণনা আছে দেখেন, এই শিরকের স্তূপের বিরুদ্ধে উনি কী কী করছেন, নূহ আলাইহিসসালাম কী কী করছেন, মুসা আলাইহিসসালাম কী কী করছেন, তাদের সব নবীদের নবীওয়ালা পদ্ধতি ছিল একটাই, সেটা হলো আদ-দাওয়াহ, আদ-দাওয়াহ ইলাল্লাহ। দাওয়াত ছাড়া অন্য কোনো পদ্ধতিতে শিরকের স্তূপ সরানো যায় না, কোনো প্রকারের জঙ্গিবাদের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে এটা দূর করা সম্ভব না। আপনি মাজারে যাই বোমা একটা মারে দিলেন, অমুক জায়গায় শিরকে যাই কিছু একটা করে দিলেন, এগুলো সন্ত্রাসী, এগুলোর মাধ্যমে কখনো শিরক দূর হয় না। এগুলা হইল মানে আপনার ইসলামের নামে সন্ত্রাসবাদ, যা আপনি এগুলো হলো নবীওয়ালা পদ্ধতির বাহিরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কী জীবনে 13 বছর নির্যাতন করছে তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোনো একটা মুশরিকের উপরে আক্রমণ করেন নাই। এত সাহাবীরে শহীদ করছে মক্কা নির্যাতন করতে করতে, সে কত সাহাবীরে মেরে ফেলছে করুণ নির্যাতনের মাধ্যমে। সাহাবাকে ইচ্ছা করলে ওদের একজনও মারতে পারতেন না, রাতের আধারে হামলা করিয়েও তো একজন দুজন মারতে পারতেন না, একজন মুশরিক মক্কার কারোর উপরে আক্রমণ করেন নাই। তাহলে এই জাতীয় আক্রমণ করাটা এটা ইসলামের পদ্ধতি না, শেরেক বেদাত দূর করার পদ্ধতি না, এটা সন্ত্রাসী পদ্ধতি। এজন্য ইসলামের সাথে জঙ্গিবাদের, উগ্রবাদের, সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম শান্তিপূর্ণ পন্থায় দাওয়া ইলাল্লাহর মাধ্যমেই সমাজ থেকে শেরেক দূরকরণে বিশ্বাস করে। আমরাও এই আকীদা পোষণ করি, আমরাও চাই শান্তিপূর্ণ উপায়ে মানুষের মধ্যে দাওয়ার মাধ্যমে আমরা সমাজ থেকে এই শিরিক এবং বেদাত দূর করতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমরা সবাই এই চাঁদপুর জেলা এবং এই অঞ্চলে তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াতের প্রচার প্রসারে এবং শিরিক বেদাত দূর করার এই আন্দোলনে, এই সংগ্রামে, এই দাওয়া ইলাল্লাহর রাস্তায় আমরা সবাই এই চাঁদপুর ইসলামী পাঠাগারের লাইব্রেরিকে সহযোগিতা করব এবং সবাই এই পাঠাগারের খাদেম হয়ে এর সাথে সহযোগিতা করে আমরাও এই দাওয়াতের কাজে সর্বপ্রকার সহযোগিতা করার চেষ্টা করব। যেখানে যেভাবে সহযোগিতা লাগে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সবভাবে সহযোগিতা করে আমরাও এক একজন ইনশাআল্লাহ দাঈ ইলাল্লাহ হব। এবং একটা শেরেক, একটা বেদাত যদি সমাজ থেকে দূর হয়, একজন মানুষ যদি তাওহীদ বুঝে, সুন্না বুঝে, কিয়ামত পর্যন্ত এটা আমার জন্য আপনার জন্য সদাকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত সঠিক দায়ী আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আর দাওয়াতের ক্ষেত্রে আরেকটা বিষয় না বললে নয়, সময় লম্বা হয়ে যাচ্ছে, তো সেটা হলো দাওয়াতের কাজ করার ক্ষেত্রে আমরা আলেম ওলামাদের সাথে বা কোনো দলের সাথে কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। এই কথাটা আমরা বারবার বলি সব জায়গায় যে আসলে আমাদের সাথে কারো বিরোধ নেই। আমরা দাওয়াত দিই শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোনো ইমামের বিরুদ্ধে, কোনো খতিবের বিরুদ্ধে আমাদের আন্দোলন না, আমাদের দাওয়াত না। আমরা সবাইকে, সব ইসলামপন্থী আলেম ওলামা সবাইকে মহব্বত করি, সবাইকে ভালোবাসি, সবার সাথে সুসম্পর্ক রেখে আমরা দাওয়াত দিতে চাই। এজন্য আপনাদের প্রতি অনুরোধ যে গতকালেও আলহামদুলিল্লাহ চাঁদপুরের কয়েকজন সম্মানিত খতিবের সাথে, আলেম ওলামার সাথে আমার আলোচনা হয়েছে। তো ওনাদের একটা অভিযোগ যে আমাদের অনেক ভাইয়েরা মসজিদে দেখা যায় ওনাদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না, কারণ আমাদের ভাইয়েরা মনে করে যে ওনারা বেদাতি, ওনারা বিভিন্ন রকমের শেরেক বেদাতের সাথে জড়িত, মানে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখেন না। তা আমি মনে করি যে এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যারা দায়ী আল্লাহ মসজিদের ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের সাথে বিরোধে জড়াবেন না, আপনি তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবেন, কারণ আমাদের দাওয়াত তাদের বিরুদ্ধে না। তারাও অনেকে আছে শেরেক বেদাত ছাড়তে পারতেছে না, অপারক, তারা বুঝে এটা শেরেক এটা বেদাত, কিন্তু সামাজিক প্রেক্ষাপটের কারণে বিভিন্ন কারণে তিনি ছাড়তে পারতেছেন না, কিন্তু তিনিও বুঝেন। এই জন্য তারা আমাদের সহযোগী, এই জন্য ওলামা একরামদেরকে সম্মান করবেন। এই কিছুক্ষণ আগে আমার কাছে একজন ভাই ফোন দিছে যে এক মসজিদে মাগরিবের সালাত আদায় করছে, তো ইমাম সাহেব কেরাতে ভুল করছে, ভুল করার পরে দু তিনবার লোকমা দিছে শুনে নাই, আচ্ছা পরে উনি সাজদায় সহুও করেন নাই, তা না করার পরে ওই আমাদের এই ভাই যিনি ফোন করছেন উনি যাই ইমাম সাহেবকে বলতেছেন যে আপনার উপরে তো সাজদায় সহ ওয়াজিব ছিল, আপনি সাজদায় সহ করেন নাই কেন? এবার ইমাম সাহেব গেছে খেপি যে মিয়া আপনি কয়দিন মাদ্রাসা করছেন, আপনি কি বুঝেন সাজদায় সহ? তাই আমি বললাম যে এখানে আপনি ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছেন, কারণ আপনি এখানে যাই ওনাকে কেন বলবেন যে সাজদায় সহ ওয়াজিব ছিল, আপনি কি মুক্তি নিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন কেমনে যে সাজদায় সহ ওয়াজিব ছিল না কি ছিল? এটা ইমাম সাহেব বেশি জানেন না, আপনি বেশি জানেন, তাহলে আপনি এখানে বেয়াদবি করছেন। তা আপনি সেখানে মাসালা শিখতে যান নাই, আপনি ইমাম সাহেবের শিখাইতে গেছেন, বেয়াদবি করতে গেছেন। এই জন্য আমরা যে কিছু কিছু অত মাসালায় ইমাম সাহেবের মতের সাথে আমার মতের মিলতেছে না, তাই বলে কি আমি ইমাম সাহেবের সাথে বেয়াদবি করতে পারি? তাদের অনেক অবদান আছে, আমাদের সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদের মাধ্যমে ইসলাম যতটুকু আছে তাদের মাধ্যমেই তো আছে। আমরা আশায়রা মাতুরিদিয়ার আকিদা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাকে টিকে রেখেছে আশায়রা মাতুরিদিয়ারা, মানে বাতিলদের মোকাবেলা করে মোতাজিলা এবং আরও কিছু আকিদা এত শক্তিশালী হয়ে আসছিল, এগুলোর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বিলুপ্ত হয়ে যাইতো, থাকতোই না জমিনে। তখন কিন্তু আশায়রা মাতুরিদিয়ারা শক্তভাবে এটা প্রতিরোধ করছে, যদিও তাদের আকিদের মধ্যে অনেক সমস্যা আছে। আপনার এখানে চাঁদপুরে ইসলাম যতটুকু টিকে আছে ওনাদের অবদানে, ওনাদের খাদমত এত টিকে আছে, আর ইসলামে যদি না থাকতো তা আপনি এটার সংশোধন করতেন কি? যদি ইসলামে না থাকতো, এখন তো ধরেন আমল আছে, আমলের মধ্যে বেদাত আছে, এখন আমরা দাওয়াত দিচ্ছি যে ভাই এটা এটা বেদাত, এটা ছেড়ে দেন, আমলটা বিশুদ্ধ করেন। যদি আমলে না থাকতো তাহলে আপনি এবার এটার বিশুদ্ধ করতেন কেন? এই জন্য তাদের অবদান আছে অবশ্যই, এই জন্য তাদেরকে আমরা সম্মান করব, তাদের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে আমরা কোনো প্রকারের মানে খারাপ আচরণ করবো না, কোনো প্রকারের বেয়াদবি করবো না। আমরা সবসময় একজন ভাই আমাকে ইন্ডিয়াতে আসামের এক ভাই বলছেন যে আমার আশেপাশে অনেক আলেম ওলামা আছেন, ওনাদের আকিদা মানহাজ চিন্তা চেতনার সাথে আমার অনেক দ্বিমত, আমি অনেক কিছু তাদের সাথে মিলে না, কিন্তু আমি কখনো তাদেরকে খারাপ বলি না, খারাপ আচরণ করি না। কেন করি না? শুনেন, আমি সহিয়া কিতা বুঝছি কবে, মাত্র কয়দিন আগে, তো এর আগে আমিও তো খারাপ ছিলাম, আমিও তো বেদাতি ছিলাম, আমিও তো খারাপ ছিলাম, মাত্র এখনও না বুঝছি আমি। আর তারা যেভাবেই থাকুক কিন্তু তারা তাদের যৌবনকালটা তারা ভালোভাবে কাটাইছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, তাদের যৌবনকালে এক ওয়াক্ত নামাজ বাদ যায় নাই, আমার যৌবনকালে অনেক নামাজ বাদ গেছে। তারপর আরও অনেক আমল আছে যেগুলো আমি করিনি তারা করছে, এখন এই জন্য আমি তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করি না, যদিও অসংখ্য বিষয় তাদের সাথে আমার দ্বিমত আছে। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে কারোর বিরুদ্ধে আমাদের দাওয়াত না, কোনো দলের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের দাওয়াত না, আমাদের দাওয়াত হলো শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই জন্য আমরা কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করবো না, ব্যক্তিকে অসম্মান করবো না। এই জন্য দাওয়াতের নীতিমালা জানার জন্য বেশি বেশি পড়তে হবে আমাদেরকে, যত বেশি পড়াশোনা করব তত আমরা ইনশাআল্লাহ দাওয়াতের বিষয়গুলো জানতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।